বেঁচে থাকার কারণ শুধু তুই। তোকে আছে বলা আজ এটুকুই, জানি ঠিকই ধরবি রে হাত শূন্য পথে। দেখ চলছে এখন দিন রাত কোনো মতে, ক্ষতি কি যদি বাসিস ভালো আমায়। তোর হয়ে যেতে চাই, তোর হয়ে যেতে চাই, পারবো কি আমি বল। তোর হয়ে যেতে চাই একবার ছুঁয়ে দে যেন যাই রে ভিজে, সে প্রেমের শ্রাবণ কোথায় খুঁজে পাই। তোর হয়ে যেতে চাই, তোর হয়ে যেতে চাই, তোরই মতো অবিকল, তোর হয়ে যেতে চাই। তোর হয়ে যেতে চাই চোখে আঙ্কে।